এবং পরকালের প্রতি যদি ঈমান থাকে তাহলে তারা নামাজের সুরক্ষা করবে। তাহলে আজকাল মুসলিম উম্মায় একশ্রেণীর লোকেরা যারা ঈমানের তো দাবি করে, পরকালে বিশ্বাস আছে, জান্নাত জাহান্নামে বিশ্বাস আছে, নামাজ পড়ে না, তারা আপন দাবিতে মিথ্যুক। আল্লাহ পাক বলছেন যারা পরকালে বিশ্বাসী তারা কোরআন কারীমও বিশ্বাস করবে এবং তারা নামাজের হেফাজত করবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমান আযালামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়ালাম ইউহা ইলাইহি শাইই। ওর চাইতে বড় জালেম আর কি আছে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা বলে যে আমার কাছে ওহি এসেছে, মিথ্যা নবী হওয়ার দাবি করে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুসাইলামা মিথ্যু কাযাব নবী হওয়ার দাবি করেছিল, আসওয়াদ আনাসি মিথ্যা নবী হওয়ার দাবি করেছিল। আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইউহা ইলাইহি, অথচ তার কাছে কোনো ওহি আসেনি। অমান কাল, আর যেই ব্যক্তি বলবে সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ, এবং আল্লাহ যা নাজিল করেছেন ওই রকম আমিও নাজিল করতে পারবো, অর্থাৎ এইরকম আমরা রচনা করতে পারবো। আল্লাহ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মউত, আল্লাহ পাক বলছেন তুমি যদি দেখতে জালেমদেরকে মৃত্যুর যন্ত্রণায়, ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, এবং ফেরেশতারা তাদের হাতগুলিকে সম্প্রসারিত করে রাখবে তাদের আত্মাগুলিকে গ্রহণ করার জন্য, আখরিজু আনফুসাকুম, এবং তাদেরকে ধমক দিয়ে বলবে যে তোমাদের আত্মাগুলিকে বের করে দাও, কোথায় পালাচ্ছ, আলিয়ামা তুই যাওন আজাব আল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনা কর আজাব শাস্তি দেওয়া হবে, বেমা কুনতুম তাকুলুন আলাল্লাহি গায়র আল হক, কারণ তোমরা আল্লাহ সম্পর্কে অসত্য কথা মিথ্যা কথা বলছিলে, অকুন্তুমান আয়াতি তাস্তাক বেরুন, এবং আল্লাহ পাকের বিধান থেকে তোমরা অহংকার প্রদর্শন করছিলে। আল্লাহ পাক রব্বুল আলমিন এইরকম শাস্তি দেবেন কাফেরদেরকে যারা অস্বীকার করেছে, এবং মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণায় এইরকম ফেরেশতারা তাদেরকে ধমক দেবেন। এখানে আমার আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বলার এবং তার প্রতি চলার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।